অমরত্ব অর্থাৎ ইমমর্টালিটি চিরকালই মানুষের কাছে একটা সর্বাধিক কাম্য বস্তু। কে না চায় অমর হতে? বেদ বেদান্ত থেকে রামায়ণ মহাভারত কিংবা বিভিন্ন দেশি বিদেশি উপকথার অন্তরে রয়েছে এই সঞ্জীবনী সুধার উল্লেখ। অশ্বত্থামা থেকে বলিরাজা কিংবা বেদব্যাস বা আরও অনেক ইতিহাস প্রসিদ্ধ রথি মহারথী মুনি ঋষি এরা পেয়েছিলেন এই অমর হওয়ার সুযোগ। বর্তমানেও মানুষ অমর হতে পারি দিয়েছে কোষবিদ্যার অভ্যন্তরে অথবা উপকথার বচনকে সত্যি ধরে সেই অতিলৌকিক নির্দেশিকার লক্ষ্যে। কিন্তু আদেও কি সম্ভব? এসব অজানা প্রশ্নের সমাধান করতে আজ আমরা পাড়ি দেব বিশিষ্ট বিজ্ঞানী শ্রী ত্রিভুবনেশ্বর শঙ্করের নিকট। দেখি তিনি তার ডায়েরিতে এর কোনো সমাধান লিপিবদ্ধ করেছেন কিনা। আমাদের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কু চরিত্র অবলম্বনে নির্মিত। এই নিবেদন ওনার শ্রীচরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য মাত্র। গল্প শুরুর প্রাক্কালে আবারও একই রিকোয়েস্ট আপনাদের কাছে করব, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, আমাদের এই প্রচেষ্টাকে আরও বাস্তবায়িত করতে সহায়তা করুন। বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত রকম আপডেট পেতে। আজকের গল্পটির লেখক ডক্টর সাম্য মণ্ডল। ডক্টর সাম্য মণ্ডল পেশায় চিকিৎসক, ভালোবাসায় লেখক, বর্তমানে হাওড়া জেলার সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত রয়েছেন। পেশার পাশাপাশি মৌলিক লেখনের সাথে সংযোগ দীর্ঘদিনের। গল্পকুটির, বিচিত্রপত্র, জলফড়িং ইত্যাদি সমকালীন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির পাশাপাশি প্রতিলিপি, পাণ্ডুলিপি ইত্যাদি অনলাইন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়াতে নিয়মিত লেখালেখি করেন। 2019 সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 19-29 নামে লেখকের একটি প্রেমের গল্প সংকলন প্রকাশিত হয়। সাম্প্রতিক 2022 কলকাতা বইমেলায় বিভিন্ন গল্প ও কবিতা সংকলনে লেখকের রচনা স্থান পেয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও প্রতিলিপিতে লেখকের অন্যান্য রচনা পড়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো। আজ গল্পপাঠ এবং প্রফেসর শঙ্করের ভূমিকায় গৌতমবাবু এবং অন্যান্য ভূমিকায় রমাকান্ত, সুমিতবাবু, সায়ন্তন এবং রাকিব। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। ধ্বনি পরিকল্পনা, প্রযোজনা ও পরিচালনায় রাকিব। প্রচ্ছদ নির্মাণে রনি। গল্পের সূত্রধার আমি সৌরভ। শুনতে থাকুন ডক্টর সাম্য মণ্ডলের কলমে প্রফেসর শঙ্কর এবং সঞ্জীবনী সুধা। নয় জুলাই রাত 8:30। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে? কবি এ কথা বলিয়া গিয়েছেন বটে, তবে প্রত্যেক জীবিত প্রাণী মাত্রই তার জীবনকালে কখনো না কখনো অমরত্ব প্রাপ্তির কথা মাথায় এসেছে। আদিকাল থেকে আধুনিক কাল পর্যন্ত এখনো বিজ্ঞান ইমর্টালিটি তথা অ্যান্টি এজিং টেকনোলজি নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে আসছে। অফুরন্ত যৌবন ও অমরত্ব লাভের জন্য দেব দানবের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনী সম্পর্কে সকলেই অবগত। ভারতীয় মাইথোলজিতে 7 চিরঞ্জীবীর কথা উল্লেখ আছে, যারা মর্তে জন্মেছিলেন বটে, কিন্তু বিভিন্ন কারণে অমরত্ব লাভের পর তাদের আর মৃত্যু স্পর্শ করতে পারেনি। অশ্বত্থামা, বালির ব্যাস, হনুমানশ্চ, বিভীষণা, কৃপাচার্য চ পরশুরাম সপ্তৈত চিরঞ্জীবানম, অর্থাৎ অশ্বত্থামা, রাজা মহাবলী, বেদব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য ও পরশুরাম। তবে শুধুমাত্র পুরাণেই নয়, সারা বিশ্বের বিভিন্ন উপকথা ধর্মীয় বিশ্বাসেও বারংবার অমরত্বের প্রসঙ্গ উঠে এসেছে। বাইবেলে হোলি গ্রেল স্পর্শ করা, গ্রিক মাইথোলজিতে অমৃত বা অ্যাম্ব্রোজিয়া পান, নর্থ মাইথোলজিতে যেখানে গোল্ডেন অ্যাপেল খাওয়ার কথা বলা হয়েছে সেখানে আবার চাইনিজ মাইথোলজিতে উল্লেখ রয়েছে ম্যাজিক্যাল পিচেসের। এমনকি জাপানি লোককথায় অমর হওয়ার জন্য মারমেট খাওয়ার উদাহরণও রয়েছে বলে শোনা যায়। এত বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমি নিজেও অন্তত 3 বার মৃত জীবের পুনর্জীবন প্রাপ্তি সাক্ষী থেকেছি। প্রথমবার এই গিরিডিতেই, সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধু বাবা যিনি সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে মৃত প্রাণীর দেহাবশেষ অস্থিকঙ্কাল থেকেই নতুন প্রাণের সঞ্চার করতে পারতেন। যদিও তাঁর সেই অদ্ভুত বিদ্যা দিয়ে নিজের অকাল মৃত্যু রোধ করতে পারেননি। দ্বিতীয়বার নরওয়ের রাজধানী অসলোতে বিখ্যাত ধনকুবের তথা গুপ্ত বৈজ্ঞানিক আলেকজান্ডার অ্যালোসিয়াস ক্র্যাক, যিনি চেয়েছিলেন সমগ্র বিশ্ব তার প্রভুত্ব স্বীকার করবে, যদিও তার পরিণতিও হয়েছিল বড় ভয়ানক। এবং অন্তিমবার জার্মানিতে, যেখানে অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত বৈজ্ঞানিক ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের প্রাচীন ফর্মুলার পরিমার্জনা করে আমি নিজের হাতে 2টি মৃত মানুষকে মৃত্যুপুরী থেকে আবার সজীব পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। অমৃত, নেক্টার বা অ্যাম্ব্রোসিয়া যে নামেই ডাকা হোক না কেন, পুনর্জীবন ও অমরত্বের চাহিদা চিরকালই অমোঘ। এখন কথা হচ্ছে, আমি শ্রী ত্রিভুবনেশ্বর শঙ্কর হঠাৎ কেন অমরত্ব লাভের জন্য এত ব্যাকুল হয়ে উঠেছি? ধন দৌলত, জাগতিক ঐশ্বর্য ও মোহ মায়া থেকে আমি চিরকালই শতহস্ত দূরে। ব্যক্তিগতভাবে অমরত্ব আমার কাছে কোনো আশীর্বাদ নয়, বরং অভিশাপ স্বরূপ। বিশ্বব্যাপী সম্মান ও সাফল্যের শীর্ষস্থান দখল করার পর সময়ের সাথে সাথে এগুলির ঔজ্জ্বল্য ক্রমশ নিষ্প্রভ হয়ে এসেছে আমার কাছে। তবু এক বিশেষ কারণে আজ থেকে ল্যাবরেটরিতে নতুন গবেষণার কাজে হাত দিলাম, এবং এই কাজের জন্য আমার পরিবারের যে সদস্যটি একমাত্র উপলক্ষ সে আর কেউ নয়, দীর্ঘ জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী, আমার প্রাণাধিক প্রিয় মার্জার নিউটন। একটি বিড়াল যেখানে গড়ে 15-16 বছর বাঁচে, সেখানে আমারই আবিষ্কৃত ওষুধ মার্জারিলের কল্যাণে মিউটন এখন 25 বছর অতিক্রান্ত করেছে। আজ ওর জন্মদিন। এক প্রদ্যুৎ ও মিউটন ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কোনো আপনজন নেই। আত্মীয় পরিজনের মধ্যে আছেন এক পুত্রত ভাই, যিনি থাকেন বেরেলিতে। কদাচিৎ ফোনাফোনিতে খবর নেওয়া ছাড়া আর বিশেষ কোনো হৃদ্যতা নেই। মার্জারিলের প্রভাব যে চিরকাল থাকবে না এ আগেই জানা ছিল। বিগত মাসখানেক ধরে মিউটন যে বয়সজনিত কারণে ক্রমশ আরও অশক্ত হয়ে পড়ছে তা বেশ ঠাওর করেছি। প্রতি বছর ওর জন্মদিনে প্রদ্যুৎ 5 রকমের মাছটাজ ভাজা দিয়ে বেশ সুন্দর করে একটা পদ রান্না করে দেয়। মিউটন ভারী আমোদে সারাদিন একটু একটু করে সেই মহার্ঘ পদের আস্বাদন নিত। আজ একটু সুখেই ফিরে এসে আমার এসি চেয়ারের পাশে গা এড়িয়ে দিল। আমি পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার আগেই যদি মিউটন চলে যায় সেই বিরহ আমি সইতে পারব না, তাই ওর সীমিত দিন ফুরিয়ে আসবার আগেই অতি সত্বর আমাকে নতুন কিছু উদ্ভাবন করতেই হবে। আজ অবধি আমার কোনো এক্সপেরিমেন্ট আনসাকসেসফুল হয়নি, এখন দরকার শুধু ধৈর্য ও সঠিক পথ অনুসন্ধান। July 11 আজ সকালে মাকড়দানিবাসী শ্রী নকুলচন্দ্র বিশ্বাসের একটা চিঠি পেয়ে মনটা বেশ খারাপ হয়ে গেল। চিঠি মানে অবশ্য ইমেল, বৈদ্যুতিন বার্তা। পোস্টকার্ড ছেড়ে ইমেলই যে আজকের দিনে যোগাযোগ মাধ্যমের সবচেয়ে দ্রুততর ও কার্যকর উপায় সেটা ভদ্রলোক ইদানিং উপলব্ধি করেছেন। তবে চিঠির সম্বোধন ও ভাষার ব্যবহারে যে উনি এখনও সেই ঊনবিংশ শতকেই পড়ে রয়েছেন তা স্পষ্ট। ওনার চিঠিটা এখানে উদ্ধৃত করছি। শ্রী ত্রিভুবনেশ্বর শঙ্কর মহাশয়ের শ্রীচরণে সহস্র প্রণামান্তে নিবেদন। পরম করুণাময়ের অপার স্নেহ বর্ষণে আশা করি আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। এক বিশেষ প্রয়োজন হেতু অনতি বিলম্বে আপনাকে পত্রাঘাত করা আবশ্যক হইয়া পড়িল। সংবাদটি আদৌ শুভ নয় এবং উহা আপনার হৃদয়ে সবিশেষ পীড়ার উদ্রেক করিবে, কিন্তু আপনাকে অবগত করাও আমার একান্ত কর্তব্য, তাই বিষয়টি জানাইতে বাধ্য হইলাম। বিগত কয়েকদিন যাবৎ আপনার প্রিয় পোষ্য মিউটনকে লইয়া আমি কিছু ভাষা ভাষা খণ্ডচিত্র আমার মানসপটে পরিলক্ষিত হইতেছিল, কিন্তু উহা নিতান্তই স্বপ্ন না ভবিষ্যতের কোনো অনাগত দিনের জলছবি তা সঠিকভাবে বুঝিতে পারি নাই। অদ্য প্রভাতে আপনার আবিষ্কৃত মহৌষধ একমাত্র সেবন করিতেই শরৎকালের সুনির্মল আকাশের মতো মস্তিষ্ক উদ্ভাসিত হইয়া উঠিল। অতঃপর ক্ষণকাল একাগ্র মনোযোগ স্থাপন করিতেই যাহা পরিস্ফুট হইল তাহা বর্ণনা করিতেও আমার দুর্বল চিত্ত কম্পিত হইতেছে। ঘটনার সময়কাল নিরূপণ করা সম্ভবপর ছিল না, কারণ দৃশ্যটি ছিল আপনার ল্যাবরেটরির অভ্যন্তরে। কৃত্রিম বৈদ্যুতিক আলোতে কক্ষটি ছিল উদ্ভাসিত। যদিও বাইরে যে প্রবল দুর্যোগ চলিতেছিল তাহা মুহুর মুহুর বজ্রপাত ও বর্ষণের শব্দে অনুমান করিয়া লই। কোনো ক্যালেন্ডার বা ঘড়ি পরিলক্ষিত হয় নাই, তাই সঠিক সময় ও সন বুঝিতে পারিলাম না। অবশ্য যে দৃশ্য দেখিলাম তাহাতে যে বাহ্য জ্ঞান লোপ পায় নাই ইহাই ঢের। দেখিলাম সম্মুখের একটি বিশেষ টেবিলে, সম্ভবত অস্ত্রোপচার হেতু নির্মিত, মিউটনের নিহর দেহ শায়িত রয়েছে। উহা যে সম্পূর্ণ প্রাণহীন তাহা সহজে অনুমান সাপেক্ষ। টেবিলের প্রান্তদেশে প্রদ্যুত দ্বারা দাঁড়াইয়া অঝরে অশ্রু বর্ষণ করিতেছে। খানিক দূরে আপনাকেও দেখিলাম, একটি আরাম কেদরায় মুহ্যমান অবসন্ন হৃদয়ে বসিয়া, কপালে হাত, দুই চক্ষে নীরব বাড়িধারা। তারপরে দৃশ্যটি কেমন বুদবুদের মতো চিরতরে মিলাইয়া গেল। এই ঘটনার ব্যাখ্যা এই অধমের সাধ্যাতীত। শুধু আপনাকে অবগত করা, যাহাতে অনাগত ভবিষ্যৎ সম্পর্কে পূর্বেই যথেষ্ট সতর্কতা অবলম্বন করিতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের করুণায় আপনার মান যশ ও খ্যাতি দিনে দ্বিগুণ ও রাতে চতুর্গুণ বর্ধিত হোক ইহাই কামনা করি। প্রদ্যুত দাদাকে আমার ভালোবাসা জানাইবেন ও মিউটনকে আমার আশীর্বাদ। ইতি সেবক শ্রী নকুলচন্দ বিশ্বাস, মাকড়দা। বছরখানেক আগে এক বল লাইটনিং এর সংস্পর্শে এসে ভদ্রলোক যে বেশ কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছেন তা আগেও বিভিন্ন জায়গায় উল্লেখ করেছি। ক্লিয়ারভয়েন্স বা প্রিকগনিশনও রয়েছে তার মধ্যে। এখনও অবধি যা যা ভবিষ্যৎবাণী করেছেন তার অন্যথা হয়নি। তাই চিঠিটা পড়ে মনটা বেশ দমে গেল। তবে এটাও ঠিক যে আমরা বর্তমানে যা যা করি ভবিষ্যতের টাইম লাইনও সেইভাবেই পরিবর্তিত হয়। আবশ্যক নয় যে নকুলবাবু যা দেখেছেন তা ষোলো আনাই ফলবে। পৃথিবীর কিছু দেশে ইদানিং পেট ক্লোনিং বেশ জনপ্রিয় হয়েছে, কিন্তু আমি সেই পথে হাঁটব না। ক্লোনিংয়ে শুধুমাত্র মিউটনের আকার আকৃতির কিছু ডুপ্লিকেটই তৈরি করা সম্ভব। আসল যে প্রাণীটির সাথে আমার এতদিনের অম্লমধুর স্মৃতি বিজড়িত আছে তা চিরতরে হারিয়ে ফেলতে চাই না। মনে হয় না মিউটনও তাই চাইবে। শঙ্কর ফ্র্যাঙ্কেনস্টাইন ফর্মুলাও এক্ষেত্রে বিশেষ কাজে দেবে না। এই পদ্ধতিতে শুধুমাত্র মৃত প্রাণীর দেহে পুনঃপ্রাণ সঞ্চার ঘটানো যায় মাত্র, পুনর্যৌবন ফিরিয়ে আনা যাবে না। প্রাকৃতিক নিয়মে বার্ধক্যজনিত কারণে আবারও তাকে মরতে হবে। আমরা চাই এমন কিছু যা একই সঙ্গে নবজীবনের সাথে সাথে নবযৌবনও ফিরিয়ে দিতে পারে। মিউটনের স্বাস্থ্যের দিন দিন অবনতি ঘটছে, যা করার খুব দ্রুত করতে হবে বুঝতে পারছি। বারোই জুলাই, আজ অভিরামবাবু এসেছিলেন। ওনার বাড়ির পিছনে বিঘেখানিক জমিতে মূলো চাষ করেছিলেন। সকাল সকাল সেই কিচেন গার্ডেন থেকে ব্যাগ ভর্তি মূলো নিয়ে এসেছেন। যদিও আমি এসব উপহার টুপহারে বেশ বিব্রত বোধ করি, কিন্তু একদিনের পরিচয়ের পর আমার এই পড়োশি ভদ্রলোকের সাথেও বিশেষ আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়েছি। বৈদ্যুৎকে বলুন তেঁতুল আর চুনো মাছ দিয়ে মূলো টক বানাতে। বেড়ে জিনিস মশাই, নিজের ক্ষেতের ফসল বলে বলছি না, খেলে আপনিও বুঝবেন। সারা জীবন তো অ্যাসিড ম্যাসিড ঘেটে বিস্তর হাত পোড়ালেন, মেলা আবিষ্কারও করেছেন। এবার একটু অবসর নিন দেখি, আমার সাথে মূলোর চাষে নেমে পড়ুন। দুবেলা বাড়ির জিনিস খেতেও পাবেন, আবার টু পাইস লাভও হবে। অবৈজ্ঞানিকের রাজা অভিরামবাবুর এই বিজনেস প্রপোজালে সাড়া দেওয়ার মতো কিছু ছিল না, তাই স্মিত হেসে বললাম, কফি খাবেন তো? দাঁড়ান, প্রদ্যুৎকে বলে আসছি। রান্নাঘর থেকে বৈঠকখানায় ফিরতেই অভিরামবাবু অত্যন্ত চিন্তিত কণ্ঠে বললেন, মশাই, নিউটনের কি কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি? ভাবগতিক কেমন যেন সুবিধে ঠেকছে না। প্রসঙ্গত উল্লেখ্য, অভিরামবাবু প্রতিবার যখনই আমার বাড়িতে আসেন, নিউটন যেখানেই থাকুক না ছুটে এসে ওনার পায়ে পায়ে ঘোরাঘুরি করে। উনি ওকে পরম আদরে কোলে তুলে খানিক আদর যত্ন করে দিলে পর হৃষ্ট চিত্তে বিদায় নেয়। আজ শুরু থেকেই নিউটন বৈঠকখানাতেই ছিল। আমার রাইটিং টেবিলের এক কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে রয়েছে। অভিরামবাবুকে আসতে দেখে মৃদু মিউ ডাক ও সামান্য লাঙুল সঞ্চালন ছাড়া আর বিশেষ কোনো প্রতিক্রিয়া যে করেনি এ আগেই লক্ষ্য করেছিলাম। আপনার অনুমান অভ্রান্ত, ইজি চেয়ারে বসতে বসতে বললাম। ব্যায়ামও হয়েছে? আপনার ওই মিরাকল বড়ি দুটো খাইয়ে দিন না, তাহলেই তো ঘণ্টাখানেকের মধ্যে চাঙ্গা হয়ে যাবে, উদ্বিগ্ন স্বরে বললেন অভিরামবাবু। বুঝলাম ভদ্রলোক মিরাকিউরাল ট্যাবলেটের কথা বলছেন। ওই ওষুধে শুধু রোগের চিকিৎসা করা যায় অভিরামবাবু, বার্ধক্যের করা যায় না। বলেন কি মশাই, মিউটনকেও শেষমেশ বাহাত্তুরে ধরলো? তা কত বয়স হবে ওর? এই তো সেদিনই দেখলুম কচিবেলায় ওকে বাড়ি নিয়ে এলেন। এই বছর 25 পড়ল। 25 আবার একটা বুড়ো হবার বয়স নাকি? সবে তো জোয়ানকালে পড়েছে। অভিরামবাবুর সাধারণ জ্ঞান যে বাড়াবাড়ি রকমের কম তা জানি বলি কোনো পাল্টা প্রতিক্রিয়া না দিয়ে সংযত গলায় বললাম, মিউটনের এখনই যা বয়স তাতে বহুদিন আগেই ও এই বিশ্বের সব থেকে বেশি দিন জীবিত আর 5 সাধারণ বিড়ালের আয়ু রেখা ভেঙে দিয়েছে। একটু থেমে ফের বললাম, এতদিন যে পূর্ণ স্বাস্থ্য নিয়ে বিচরণ করছিল তাকে বলা আমার ওষুধের গুণেই। এবার ব্যাপারটা অভিরামবাবু যে খানিক বুঝেছেন তা ওনার কপালের কুঞ্চন দেখেই মালুম হচ্ছিল। ইতিমধ্যে 2 কফি এসে গিয়েছিল। এক পেয়ালা তুলে নিয়ে তাতে একটা দীর্ঘ চুমুক দিয়ে বললেন, বুঝলু, তা সেই ওষুধে কি আর কাজ দিচ্ছে না? পুরোপুরি দিচ্ছে না বলাটা ভুল হবে। নিউটনের বর্তমান অবস্থায় পুরনো ওষুধের কার্যকারিতা এমনভাবে আর খাটবে না। বেশ চিন্তার বিষয় তাহলে, বলে একটা দীর্ঘ বিরতি নিয়ে ভদ্রলোক নীরবে কফিটা শেষ করলেন। তারপর কোঁচার খুঁটে মুখ মুছতে মুছতে বললেন, তাহলে আর এখনই আপনার রিটায়ারমেন্ট নিয়ে কাজ নেই মশাই, পুঁথিপত্র ঘেটে বেশ কড়া করে একটা ওষুধ বানান দিকি, নিউটন যেন আবার আগের মতোই চাঙ্গা হয়ে যায়। ওকে মোটেই এমন দেখতে পারছি না। শেষের কথাগুলো বলতে বলতে অভিরামবাবুর গলা বেশ ধরে এসেছে, তা বুঝতে অসুবিধা হলো না। আমার মতো উনিও সারা জীবন সংসারের পথ মারাননি, যে অল্প কয়েকটি মানুষের জন্য ওনার সবিশেষ স্নেহ রয়েছে। মিউটন যে তার অন্যতম তা বলাই বাহুল্য। যাওয়ার আগে মিউটনের কাছে গিয়ে ওর ঘাড়ে মাথায় বেশ করে হাত বুলিয়ে দিলেন। আচ্ছা, আয়ুর্বেদে শুনেছি বয়স টয়স বাড়ানোর উপায় লেখা আছে, এ কথা কি সত্যি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাছাড়া পুরাণেও অনেক মনীষী সহস্রায়ু মুনি ঋষিদের কথা উল্লেখ আছে। এরপর অভিরামবাবু যেটা করলেন তাতে আমার হৃদয়েও সিক্ত হয়ে উঠল। উনি অকস্মাৎ আমার হাত দুটি জড়িয়ে ধরে বললেন, দোহাই আপনার শঙ্করবাবু, নিশ্চিত কিছু একটা উপায় বার করুন আপনি। নিউটন ব্যতীত আমরা দুজনেই যে সন্তান হারা হয়ে যাব। আর লিখতে পারছি না, কখন অজান্তে দুফোঁটা জল ডায়েরির পাতায় নীরবে নেমে এসেছে। ১৬ জুলাই, দিন তিনেক আগে আমার ল্যাবরেটরিতে কিছু জিনিসপত্র সরানোর সময় অকস্মাৎ ইজিপ্ট থেকে আসা একটি ব্ল্যাক বক্সের হদিশ পেলাম। আর পাঁচটা কাজের ফাঁকে এটার অস্তিত্ব ভুলেই গিয়েছিলাম। সেদিনই প্রদ্যুৎকে দিয়ে সাথে সাথে ঝেড়ে ঝুড়ে সাফসুতরো করে ওটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেন জানি বারবার মন বলছিল যা করতে চলেছি তাতে এই জিনিসের সাহায্য না নিলেই নয়। আমার ইনার ইনস্টিংক্ট যে মিথ্যে নয় তা একটু আগেই সামারভিলের চিঠি থেকেই বুঝলাম। মরুভূমি, পিরামিড ও নীল নদের দেশ মিশরে আমি বহুবার ছুটে গিয়েছি কোনো না কোনো গোপন রহস্যের অনুসন্ধানে। প্রায় দুই দশক আগে প্রথম যেবার ইজিপ্টে এসেছিলাম সেবারই আলাপ হয়েছিল ইংল্যান্ডের প্রত্নতাত্ত্বিক ডক্টর জিম সামারভিলের সাথে। সে সময় তিনি বুবাস্টি সঞ্চালের এক সমাধিক্ষেত্রে খনন কার্য চালাচ্ছিলেন। মারাত্মক স্ক্যারাব বিটল বা গুবরে পোকার দংশনের পর নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওকে বাঁচাই। কৃতজ্ঞতা স্বরূপ উনি গবেষণার জন্য একটি আস্ত মমি আমাকে উপহার দেন, সাথে দেন একটি ছোট আকৃতির মিস্ট্রিক্যাল ব্ল্যাক বক্স। বক্সটি পাওয়া গিয়েছিল বাস্টেট দেবীর এক প্রাচীন উপাসনালয় থেকে। যদিও সে সময় কিছু অপ্রত্যাশিত কারণে মমি নিয়ে আমার গবেষণা শেষ করে উঠতে পারেনি, এবং সেই ব্ল্যাক বক্সটিও এতগুলো বছর নিঃসারেই আমার ল্যাবরেটরিতে এক কোণে পড়েছিল। ব্ল্যাক বক্স জিনিসটি কি সেটা একটু খোলসা করা দরকার। ইজিপ্টের আরও বিভিন্ন রহস্যময় বস্তুর মতো এটি রহস্য আজ অবধি পুরোপুরি উন্মোচিত হয়নি। সাকারা সেরেপিয়াম বা দেবালয়ে প্রথম এগুলি হদিশ পাওয়া যায়। এক একটি বৃহদাকার নিরেট পাথরের তৈরি বাক্স, সংখ্যায় 20টিরও বেশি। শুধুমাত্র বাক্সগুলির ওজনই প্রায় 70 টন, আর ঢাকনাগুলি প্রায় 30। সব মিলিয়ে 100 টন ওজনের এই দৈত্যাকার বাক্সগুলিকে প্রাচীন ইজিপ্সিয়রা যে কীভাবে ভূগর্ভস্থিত কক্ষে নিয়ে গিয়েছিল এবং কীভাবে ব্যবহার করত তা এখনও জানা যায়নি। বাক্সগুলিকে সম্পূর্ণ খালি অবস্থায় পাওয়া গিয়েছিল, যার মধ্যে জীবিত বা মৃত কোনো কিছুরই হদিশ ছিল না। এগুলির শরীরে খোদাই করা বিভিন্ন সাংকেতিক নির্দেশাবলী ও হায়ারোগ্লিফিক্সের পাঠোদ্ধার করাও সম্ভব হয়নি। সামারভিল আমাকে যে ব্ল্যাক বক্সটি দিয়েছিলেন সেটি আকারে ও ওজনে নেহাতি শিশু বলা যায়। দৈর্ঘ্যে ঠিক 1 ফুট ও প্রস্থে 6 ইঞ্চি, ওজন প্রায় 500। পিরামিড তৈরিতে লাইমস্টোন ব্যবহার হতো, কিন্তু এটি নিশ্চিত রূপে লাইমস্টোন নয়, বরং আরও কঠিন গ্রানাইট বা ব্যাসাল্ট পাথর হতে পারে। বাষ্কের বহির্ভাগের পালিশ ও ঔজ্জ্বল্য হাজার হাজার বছর পরেও অটুট। ঢাকনাটি পাথরের বক্সের উপর নিখুঁতভাবে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিট হয়ে যায়। এর বাইরেও সেই একই রকমের লিপি সাংকেতিক নকশার ব্যবহার দেখে বিভিন্ন কোণ থেকে বাক্সটির অনেকগুলি ছবি তুলে সেদিনই সামারভিলকে পাঠিয়ে দিয়েছিলাম। হায়ারোগ্লিফিক্স লিপির পাঠোদ্ধার করতে ওর জুড়ি মেলা ভার। যদিও আমার মন বলছিল এখানে আরও এমন কিছু রয়েছে যা অনেক বেশি আকর্ষণীয় ও রহস্যময়। এইমাত্র পাওয়া ইমেলটি থেকে আমার অনুমান অভ্রান্ত প্রতিপন্ন হল। সামারভিল লিখেছেন, ডিয়ার স্যাংস, অনেকদিন পর তোমার চিঠি পেয়ে আহ্লাদিত বোধ করছি। মমি নিয়ে তোমার গবেষণা যে মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল তা বেশ দুর্ভাগ্যজনক। ঠিকমতো কাজ করতে পারলে এতদিনে হয়তো এই জন্য নোবেল প্রাইজও পেয়ে যেতে পারতে। সে যাই হোক, ভবিষ্যতে আবারও যদি কাজ করতে চাও তাহলে আমার তরফ থেকে যে সব রকমের সহায়তা পাবে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। এবার আসি তোমার চিঠির প্রসঙ্গে। তুমি যে ছবিগুলো পাঠিয়েছিলে তার মর্মোদ্ধার করতে গিয়ে আমার মতো ইজিপ্টোলজিস্টকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। তার কারণ অবশ্য শুধুমাত্র হায়ারোগ্লিফিক্স নয়, এর সাথে রয়েছে বেশ কিছু নতুন সংকেত ও চিহ্ন যা আগে কখনো কোনো শিলালিপিতে পরিলক্ষিত হয়নি। এগুলিকে বলা হয় পেট্রোগ্লিপস। স্বাভাবিকভাবেই সময় কিছু বেশি লেগে গেল। এখন অবধি যেটুকু পাঠোদ্ধার করতে পেরেছি তাতে বুঝতে পারলাম এই মিস্ট্রিক্যাল বক্সগুলিকে কোনো বিশেষ কাজে ব্যবহার করা হতো, যার সাথে জীবন ও মৃত্যুর কোনো নিবিড় যোগ রয়েছে। প্রাচীন ইজিপ্সীয়দের বিশ্বাস মতে রা ছিলেন সূর্যদেবতা তথা সকল জাগতিক জীবনী শক্তির মূল উৎস। অপরদিকে আনুবিস হলেন মৃত্যুর দেবতা। তার কাজ মৃত জীবের আত্মাকে সঠিক পথ দেখিয়ে পরপারে নিয়ে যাওয়া। মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে মিশরীয়রা যে কতটা ভাবতেন তা ওদের পিরামিডের অভ্যন্তরে সাজসজ্জা দেখেই স্পষ্ট হয়। এখানে অবশ্য মমি তৈরি করার কোনো পদ্ধতির বর্ণনা নেই, বরং ঠিক তার উল্টো। সূর্যদেবতা রাকে অনুরোধ করা হয়েছে যে তিনি যেন এই মৃত জীবটির পার্থিব শরীরে সেই জীবন শক্তি ফিরিয়ে দেন যা এখন আনুবিসের দখলে রয়েছে। কেবলমাত্র বাস্টেট দেবীর প্রকৃত অনুচরী পারবে মৃত্যুর অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে। এর থেকে স্বাভাবিকভাবেই ধারণা করে নেওয়া যেতে পারে যে এই ব্ল্যাক বক্সগুলিকে কোনো রেজারেকশন বা পুনর্জীবন প্রাপ্তির মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তবে আজ অবধি মিশরের ইতিহাসে বা কোনো প্রাচীন লোকগাথাতে এমন কোনো ঘটনার উল্লেখ আমি পাইনি, তাই এ বিষয়ে তারা আদৌ সফল হয়েছিলেন কি না তার কোনো প্রামাণ্য লিখিত বিবরণ নেই। লিপি ছাড়াও আর যে বাকি সংকেত বা পেট্রোগ্লিপস রয়েছে সেগুলো আমি এখনও পড়ে উঠতে পারিনি। তবে আমার মনে হয় ওই অংশটিতে রেজারেকশন পদ্ধতি সম্পর্কে কোনো গোপন গাণিতিক ফর্মুলা থাকতে পারে। একটু চেষ্টা করলে তোমার মতো দিকপাল বৈজ্ঞানিকের পক্ষে যে সেটা ডিকোড করা সম্ভব নয় তা আমি বিশ্বাস করি না। বক্স সম্পর্কিত আরও কিছু নতুন তথ্য জানতে পারলে নিশ্চয়ই সাথে সাথে তোমাকে অবগত করব। এতদিন পর যখন তুমি এ বিষয়ে উৎসাহিত হয়েছ তখন আশা করে নেমাই যায় যে মানব সভ্যতার ইতিহাসে আবারও কোনো যুগান্তকারী অধ্যায় যুক্ত হতে চলেছে। তোমার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। জিম সামারভিল। সামারভিলের চিঠি আমার গবেষণার নতুন দিক উন্মোচিত করে দিয়েছে। ইতিমধ্যেই কাজে নেমে পড়েছি। মিউটন স্বাভাবিক চলাফেরা খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছে ক্রমশ। স্বাভাবিক খাবারের রুচি নিয়ে দেখে ওকে আজ একটা ফিশ পিল দিয়েছিলাম। মাছের মুড়ো ছেড়ে দেখলাম সেটাই খেলো শেষ পর্যন্ত। প্রদ্যুৎকে বলেছি আমি গবেষণায় ব্যস্ত থাকলেও এই কদিনে মিউটনের শরীর স্বাস্থ্যের যেন বিশেষ যত্ন নেওয়া হয়। আঠেরোই জুলাই। 5000 বছরের সুপ্রাচীন ইজিপ্সীয় সঞ্জীবনী বিদ্যার গূঢ় রহস্য এখন আমার করায়ত্ত। একবিংশ শতাব্দীতে বসে ভাব দিয়ে আশ্চর্য লাগে কিভাবে খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বের মিশরের অ্যান্সিয়েন্ট টেকনোলজি আজকের নিরিখেও কত দূর প্রসারিত ছিল। প্রাচীন মানুষ নিজে কি সেই সব আবিষ্কার করেছিল, নাকি গ্রহান্তরে জীবেদের সাহায্য নিতে হয়েছিল? কোথায় বা হারিয়ে গেল সেই সব সূক্ষ্ম প্রযুক্তি? সামারভিলে অনুমান অভ্রান্ত ছিল। গত দুদিনের নিরলস সাধনার পর ব্ল্যাক বক্সে সাংঘাতিক চিহ্নগুলির মর্মার্থ নিরূপণে সক্ষম হয়েছি। কিছু বিশেষ ভৌত রাসায়নিক উপাদানের সাহায্যে প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া রয়েছে, যেগুলি সবই বর্তমান পৃথিবীতে অঢেল মাত্রায় পাওয়া যায়। একবার কাজে লেগে পড়লেই হলো। মজার বিষয় হলো, যে সমস্ত রাসায়নিক উপাদানগুলি মমি তৈরি করার জন্য ব্যবহৃত হতো সেগুলির অধিকাংশই ব্যবহারের নির্দেশ লেখা রয়েছে মৃত জীবের প্রাণ সঞ্চারের জন্য, যেমন ন্যাট্রন, সোডিয়াম বাইকার্বনেট, বিটুমেন, বলসাম প্রভৃতি। যদিও উপাদানের মাত্রা ও প্রক্রিয়ার পদ্ধতি সম্পূর্ণ পৃথক, চিন্তা শুধু একটাই, এই এক্সপেরিমেন্টে প্রাচীন ইজিপ্সীয়রা কি আদৌ সফল হয়েছিলেন, নাকি অ্যালকেমি সাধনার মতোই কোনো নিষ্ফল প্রয়াস। সামারভিল ইতিমধ্যেই ব্ল্যাক বক্সের সবটুকু লিপির পাঠোদ্ধার করে ফেলেছেন, তেমন কোনো নতুন প্রয়োজনীয় তথ্য অবশ্য কিছু পাওয়া যায়নি। সূর্যদেবতা রায়ের উপাসনা ও তার অফুরন্ত আশীর্বাদ ছাড়া এই প্রক্রিয়া যে সম্পূর্ণ হবে না সে কথাই বারবার বলা হয়েছে। সমগ্র প্রক্রিয়ার জৈব রাসায়নিক অংশটুকু ঠিকঠাক পালন করতে আমার তরফ থেকে যে কোনো ত্রুটি হবে না তা বলাই বাহুল্য, কিন্তু এর মধ্যে যদি কোনো মন্ত্রতন্ত্র বা যোগ সাধনার অবিচ্ছেদ্য অংশ থেকে থাকে তাহলে সেটি করতে আমি অপারগ। তবে এখন আর এই প্রশ্নের উত্তর খোঁজার সময় হাতে নেই, কালই কপাল ঠুকে নেমে পড়ব, বাকিটুকু রা ও আনুবিসের ইচ্ছে। একুশে জুলাই, প্রস্তুতি পর্ব সমাপ্ত। আজ রাতেই হবে প্রাচীন ইজিপ্সীয় সঞ্জীবনী বিদ্যা ও আমার বিগত তিন দিনের নিরলস সাধনার চূড়ান্ত পর্ব। এই পরীক্ষার সাফল্যের ওপরই নির্ভর করে আছে আমার মিউটনের মরণ বাঁচন। এই কদিনে ও একরকম অন্ন জল পরিত্যাগ করেছে। কাল স্থানীয় একজন পশু চিকিৎসক ওকে থেকে একরকম জবাব দিয়ে গিয়েছেন। মিউটনের বয়স কত শুনে ওনার মুখের যা অভিব্যক্তি হয়েছিল তা দেখার মতো। আমি আগেই অনুমান করেছিলাম প্রচলিত চিকিৎসা ব্যবস্থা থেকে আর কোনো সুরাহা পাওয়ার উপায় নেই। এখন বাজে বিকেল চারটে, সকাল থেকে আকাশ গভীর মেঘাচ্ছন্ন, সাথে ঝিরঝিরে বৃষ্টি, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের দরুন সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্ত ইয়ের কারণ। পৃথিবীর কক্ষপথে পাঠানো আমার কৃত্রিম উপগ্রহের যা রিপোর্ট তাতে দেখতে পাচ্ছি আগামী 12-14 ঘন্টার আগে আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনাই নেই। এক্সপেরিমেন্টের জন্য যেটুকু প্রয়োজনীয় প্রাকৃতিক শক্তির কথা উল্লেখ করা আছে শিলালিপিতে তার বিকল্প ব্যবস্থা অবশ্য আগেই করে রেখেছি। অভিরামবাবু দুপুর থেকে আমার বাড়িতে চলে এসেছেন। বিগত দিন কয়েক উনি নিয়মিত দুবেলায় এসে মিউটনের খোঁজখবর করে যেতেন। আজই এক্সপেরিমেন্ট শুনে উনি আর ফিরে যেতে চাননি। তবে গবেষণা চলাকালীন ওনার মতো দুর্বল চিত্তের মানুষের যে ভেতরে থাকা চলবে না সে কথা আগেই জানিয়ে দিয়েছিলাম, উনি তাতেই সম্মত হয়েছেন। একটি প্রয়োজনীয় তত্ত্ব যা আগে কখনো কোথাও প্রকাশ করেনি এই বেলা লিখে রাখতে চাই। আমার নিঃসঙ্গ জীবনে কীভাবে মিউটন চিরসঙ্গী হয়ে উঠল তা কিঞ্চিত চিত্তাকর্ষক। না কোথাও থেকে ওকে এ বাড়িতে আমি এনেছিলাম, আর না তো কোনো পরিচিত ওকে দিয়ে গিয়েছিল, মিউটন নিজেই এসেছিল আমার কাছে। আজ থেকে ঠিক 25 বছর আগে এমনই ঝড়বাদলার দিনে ওর সাথে আমার প্রথম সাক্ষাৎ। সময় তখন রাত্রে দুপ্রহর, বাইরে তুমুল বর্ষণ আর বজ্রপাত, আচমকাই ঘুম ভেঙে গিয়েছিল। এক গ্লাস জল খেয়ে পুনরায় যখন শোয়ার তোড়জোড় করছি, ঠিক তখনই একটা শব্দ কানে এলো, যদিও খুব মৃদু। শবনেন্দ্রীয় আমার চিরকালই প্রখর, ঝড় বৃষ্টির আওয়াজ ছাপিয়েও তাই ওর অস্বাভাবিকত্বকে অনুভব করতে পারলাম। দ্রুত নেমে পড়লাম বিছানা থেকে। অনেকক্ষণ থেকেই বোধ হয় লোডশেডিং হয়ে গিয়েছে, তাই সাথে নিলাম আমার শক্তিশালী মিনি টর্চটা। পাশের ঘরে প্রত্যুৎ অকাতরে ঘুমাচ্ছে। এক ভূমিকম্প না হলে এ সময় ওর ঘুম ভাঙার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি একাই ভেতর বাড়ির চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম। রান্নাঘর, বৈঠকখানা, উঠোন সব জায়গা ঘুরে দোতলায় যাব কিনা ভাবছি। ঠিক এমন সময় চোখে পড়ল দৃশ্যটা। সিঁড়িঘরের ক্ষুদ্র পরিসরে একটি ছোট্ট প্রাণী জড়সড় হয়ে দাঁড়িয়ে সর্বাঙ্গ জলে ভিজে চুপচুপে, ঠান্ডায় তিরতির করে কেঁপে উঠছে মাঝে মধ্যেই। আকারে এক বিগতের বেশি হবে না, একটি মার্জার শাবক। বাংলায় ভেজা বিড়াল বলে একটি শব্দ বহুল ব্যবহৃত হয়, কোনো সুযোগ সন্ধানী ধূর্ত মানুষের চরিত্র বিশেষণ হিসেবে। প্রকৃতপক্ষে ভেজা বিড়ালের মতো অসহায় জীব খুবই কম হয়। টর্চের আলো পড়তে বিড়ালছানাটিও এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে রইল। এই জাতীয় চতুষ্পদ প্রাণীরা সাধারণত ভীতু প্রকৃতির হয়। আশ্চর্য বিষয়, নিজের এত সামনে কোনো অপরিচিতকে দেখেও ও কিন্তু এতটুকু ভয় পেল না বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো না বিন্দুমাত্র। উল্টে আমি হাঁটু গেড়ে ওর সামনে বসতে ও নিজে থেকেই আমার কোলের কাছে চলে এলো। নিষ্পলকে আমার মুখের পানে চেয়ে হিম নিউ করে যা বলতে চাইল তার দ্বিতীয় কোনো অর্থ হয় না। পরে অবসরে বহুবার ভেবেও এই ঘটনার কোনো কুলকিনারা করতে পারিনি। প্রবল ঝড় বৃষ্টির রাতে কীভাবে একাকী ক্ষুদ্র অসহায় জীব বন্ধ বাড়ির ভিতরে প্রবেশ করে তার কোনো সদুত্তর পায়নি। আমার জীবনে আর পাঁচটা আনসলভড মিস্ট্রির মতো এটাও এতদিন অমীমাংসিতই রয়ে গিয়েছে, কিন্তু তাতে মিউটন আর আমার বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি, বরং সময়ের স্রোতে সেটা প্রগাঢ় হয়েছে ক্রমশ। মিউটনের প্রকৃত জন্মদিন জানা ছিল না, বা ওর পরিবারের বাকি সদস্যরও কোনো খোঁজ মিলেছিল না। এ বাড়িতে আসার দিনটিকেই ওর প্রতীকী জন্মদিন মেনে চলা হয়। 25 বছর পর আজ সেই অবলা জীবটি ফের বাঁচার তাগিদে আমারই শরণাপন্ন। মুহূর্তের ভুল চুকেলো তাই অবকাশ নেই আমার কাছে। অভিরামবাবু কেন জানি ডাকাডাকি শুরু করেছেন। বাইরে বৃষ্টির আওয়াজ আরও তীব্র হচ্ছে ক্রমশ। এখানে লেখা থামাতে হবে। চব্বিশে জুলাই সকাল 9টা। আমার জীবনে অতীত থেকে আজ অবধি অসংখ্য চিত্তাকর্ষক রোমহর্ষক ঘটনা ঘটেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখনই কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান অথবা নেহাতি অ্যাডভেঞ্চারের টানে ছুটে গিয়েছি, কোনো না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। অনেকবারই চূড়ান্ত প্রাণ সংশয় ঘটেছে, কখনো উপস্থিত বুদ্ধি বলে, আবার কখনো স্রেফ অদৃষ্টের কৃপায় ফিরে আসতে পেরেছিলাম। কিন্তু কখনো ভাবিনি আমার নিজের দেশে নিজের বাড়িতে উপস্থিত থেকে এমন কোনো অভাবনীয় ঘটনার সাক্ষী থাকতে হবে। সামগ্রিক ঘটনার আকস্মিকতায় আমি এতটাই বিহ্বল ছিলাম যে বিগত কয়েকদিন ডায়েরিতে কিছু লেখার মতো মানসিক শক্তি অবশিষ্ট ছিল না। আজও কতটা বর্ণনা করতে পারবো জানি না, তবে চেষ্টা করব ঘটনা পরম্পরাগুলি পরস্পর সুষ্ঠুভাবে জোড়া লাগাবার। ব্ল্যাক বক্সে সঞ্জীবিনী সুধা প্রস্তুতের যে রাসায়নিক ফর্মুলা বলা ছিল তাতে উপাদানের কোনো ফেরবদল না করতে হলেও পদ্ধতিগত কিছু পরিমার্জন করতে হয়েছিল। বিস্তারিত বর্ণনা আমার ল্যাবরেটরির নোটবুকে আছে, তাই এখানে আর তার উল্লেখ করছি না। সংক্ষেপে বললে পুরো প্রক্রিয়াটিকে মূল 3টি ভাগে ভাগ করা যেতে পারে। এক, সমগ্র রাসায়নিক উপাদানগুলির পূর্ব প্রস্তুতি ও তার সংরক্ষণ, দুই, উদ্দিষ্ট জীবের উপরে সঞ্জীবনী সুধার নিয়ন্ত্রিত প্রয়োগ, তিন, ভৌত প্রাকৃতিক শক্তির সঞ্চালনা। এখানে উল্লেখ্য দুই ও তিন নম্বর প্রক্রিয়াগুলির ক্ষেত্রে আমাকে বিকল্প পদ্ধতির সাহায্য নিতে হয়েছে। প্রাচীনকালে রাসায়নিকটি প্রয়োগ করা হতো মমি বানানোর মতো ব্যান্ডেজে জড়িয়ে জড়িয়ে। আমি সেটিকেই আইভি চ্যানেলের সাহায্যে ফ্লুইড ট্রিপ চালানোর মতো করে নিয়েছি। এতে তরল সঞ্চালনা অনেক সহজ ও সুনিয়ন্ত্রিত থাকবে। আর প্রাকৃতিক শক্তির বিকল্প হিসেবে থাকছে কৃত্রিম বৈদ্যুতিক শক্তি। সমগ্র প্রক্রিয়ার সর্বশেষ ধাপটি দিবালোকে উন্মুক্ত পরিবেশে করার কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটি সম্ভব হয়নি। তার কারণ অবশ্য আগেই উল্লেখ করেছিলাম, প্রবল নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। এদিকে মিউটনের যা শারীরিক অবস্থা ছিল তাতে আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষা করার অবকাশ ছিল না। সেদিন অভিরামবাবুর ডাকে তড়িঘড়ি বাইরের ঘরে ছুটে গিয়ে যা দেখলাম তাতে বুকের ভিতরটা কম্পিত হয়ে উঠল নিমেষে। অবশিষ্ট শ্বাস যেটুকু বাকি ছিল তা সমাপতিত হলো আমারই কোলে। বিকেল 4:28 মিউটনের পার্থিব শরীর নিথর হয়ে গেল। শোকে বুকটা ফেটে গেল। যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। ল্যাবরেটরিতে সব তৈরি ছিল আগে থেকে। প্রদ্যুৎ অতি যত্নে মিউটনের নিষ্প্রাণ শরীরটা আমারই নির্দেশ মতো শুইয়ে দিয়ে গেল সদ্য প্রস্তুত ছোট্ট ওটি টেবিলের ওপর। অভিরামবাবুকে সান্ত্বনা দিয়ে আমি ল্যাবরেটরিতে ঢুকে গেলাম। পূর্ব পরিকল্পনা মতো চার্ট দেখে দেখে সব কিছু মিলিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। বারবার ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি, কিন্তু মনোবল হারাবার সময় না এটা। চশমা মুছে এর কাজে মনোনিবেশ করলাম। প্রদ্যুৎ অতন্দ্র প্রহরীর মতো ল্যাবরেটরির সদর দরজায় ঠায় বসে রইল, যেন কোনো অদৃশ্য মৃত্যুর দেবতাকে কিছুতেই ঘেঁচতে দেবে না এখানে। ফার্স্ট ফ্লুইড ট্রিপটা যখন শুরু করলাম তখন ঘড়িতে রাত 8 বেজে গেছে। এখন থেকে ঠিক 8 হিসেব করে ফ্লুইডের মাত্রা বাড়িয়ে কমিয়ে যেতে হবে। এখনই কোনো প্রত্যাশা করা বৃথা। এখন দরকার অখণ্ড ধৈর্য আর নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ। একটু দূরের একটা ইজি চেয়ারে বসে এক দৃষ্টি নজর রাখলাম ফ্লুইড বটলের উপর। 1.5 ছাড়া ছাড়া সেগুলো পরিবর্তন করতে হচ্ছিল। ভোর 4:45 নাগাদ ফ্লুইড ইনফিউশন পর্বটি সমাধা হলো। এরপরই চূড়ান্ত অধ্যায়। প্রদ্যুতের রক্তিম রক্তিম দুই চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমার মতো সেও সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। চূড়ান্ত পর্বে ব্ল্যাক বক্সটির ভূমিকা অবিচ্ছেদ্য। সেটির ভিতরে আগেই কুশন গদি দিয়ে ছোট্ট বিছানার মতো বানিয়ে দেওয়া হয়েছিল। এইবার তার ভেতরে মিউটনের দেহ শুইয়ে ওপরে ডালা টেনে দিলাম। এখন সুনিয়ন্ত্রিতভাবে তীব্র আলো ও বিদ্যুৎ চালনা করতে হবে। এই অংশটি আমার পরিমার্জিত সংস্করণ, এই সঠিক পরিমাণ জানা নেই। নিজের অনুমানই সম্বল। প্রায় 1:40 পর তৃতীয় পর্যায়ের প্রক্রিয়া যথেষ্ট মনে হলে প্রদ্যুৎকে ডেকে নিলাম। নিজের হাতে ডালা টেনে তোলার জোর পাচ্ছিলাম না মনে, একটু দূরে দাঁড়িয়ে রইলাম। প্রদ্যুৎ পেছন থেকে এগিয়ে এসে আমার নির্দেশ যথাযথ পালন করল। বাইরে তখন ঝঞ্ঝার অভিঘাত প্রবল রূপে আছড়ে পড়েছে, জোরে জোরে বাজ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। বেশি কিছু দেখার ছিল না। আমার এক্সপেরিমেন্ট যে চূড়ান্ত অসফল তা বাক্সের ডালা খুলতেই বুঝতে ভুল হলো না। মাথাটা কেমন ঘুরে উঠল হঠাৎ, ধপ করে বসে পড়লাম ইজি চেয়ারটাতে। নকুলবাবুর ভবিষ্যৎবাণী নেমে এলো আমার জীবনে। কতক্ষণ এভাবে মুহ্যমান শোকস্তব্ধ অবস্থায় ছিলাম জানা নেই। গোরকার লোক প্রদ্যুতের ডাকে, বাবু বাইরে অনেকে এসেছে, সবাই যে মিউটনরে একবার শেষ দেখা দেখতে চাই। আমি নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানাতে প্রদ্যুৎ সেই ব্ল্যাক বক্স সমেত মিউটনকে ল্যাবরেটরির বাইরে নিয়ে চলে গেল। খানিক বাদে আমিও নিজেও খানিকটা গুছিয়ে ল্যাবের পোশাক পরিবর্তন করে বাইরে এলাম। বেলা প্রায় 11টা। গতকালের আবহাওয়ার সমূহ উন্নতি হয়েছে, মধ্য গগনে সূর্যের প্রতাপাদিত্য রূপ। বাড়ির সামনের খোলা চাতালে পাথরের বাক্সটি রাখা হয়েছে, শুধু মাথার কাছে একটু অংশে ডালাটা ফাঁকা রয়েছে। এবাড়ির সাথে মিউটনের দীর্ঘদিনের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা কারোরই অবহিত নয়। স্থানীয় অনেকেই এসে দেখে যাচ্ছে একে একে। বাচ্চাদের কাউকে কাউকে দেখলাম বাগানের ফুল নিয়ে এসে সামনে রেখে যেতে। মনে হলো আমার মিউটনের জন্য এর থেকে শ্রেষ্ঠ বিদায় সম্মান আর কিছুই হতে পারে না। অভিরাম বাবুকে দেখতে পেলাম না, তিনি হয়তো ভোরবেলাতেই নিদারুণ দুঃসংবাদটি শুনেই বিদায় নিয়েছেন। ওনাকে আর ডাকাডাকি করে বেদনা বাড়াতে চাইলাম না। মালিকে ডেকে বাগানে এক বিশেষ স্থানে গর্ত খুঁড়তে নির্দেশ দিয়েছি, যাতে মরণের পরেও মিউটনকে এ বাড়ি ছেড়ে আর কোথাও যেতে না হয়। বারান্দার এক ডেক চেয়ারে বসেই সারাটা দিন কাটিয়ে দিলাম। সূর্য একসময় পশ্চিমে হেলে পড়লে উঠে দাঁড়ালাম, আর দেরি করা যায় না। মালিকের ডেকে বক্সটা উঠোন থেকে বাগানে নিয়ে যেতে বললাম। ঘর থেকে নিয়ে এলাম লাল রঙের একটা সিল্কের রিবান। বছরখানেক আগে যেটা আমার বন্ধু সামার্স এ বাড়িতে এসে মিউটনের গলায় বেঁধে দিয়ে গিয়েছিলেন। ও আমার মতোই বিড়াল অন্তঃপ্রাণ। ওর নিজেরও মুস্তাফা নামে একটি প্রিয় পারস্য দেশীয় মার্জার রয়েছে। মিউটনের শেষ সংবাদটা জানলে নিশ্চয়ই ভীষণ মর্মাহত হবে। বাগানে তোড়জোড় চলছে, এমন সময় দেখি ফটকের গেট খুলে অভিরামবাবু ভেতরে ঢুকছেন। আজ সারাদিনটা ওনারও যে আমার মতো এই মনো কষ্টে কেটেছে তা মুখ দেখেই বুঝলাম। একবার একবার শেষ দেখা না দেখতে পেলে মনটা যে একদমই মানতে চাইছিল না শঙ্করবাবু, তাই আর না এসে পারলুম না, আর পারলুম না না এসে। ওনাকে নিয়েই বাগানে চলে এলাম। মিউটনকে একবার কোলে তুলে ওর গলায় বেঁধে দিলাম সিল্কের রিবনটা। ঠিক করেছি এই ব্ল্যাক বক্সের শয্যাতেই ওকে শেষ বিদায় জানাবো। এক্সপেরিমেন্টটি যখন ব্যর্থ তখন আর এটাকে মিছিমিছি রেখে দেওয়ার কোনো মানে হয় না। দ্রুত ফুরিয়ে আসছে দিনের আলো, দেবদারু শাল পলাশের গায়ে সন্ধ্যের ছায়া লাগতে শুরু করেছে। প্রদ্যুৎ আর মালি দুজনে ধরাধরি করে গর্তে নামিয়ে দিল বাক্সটা। ছোট বাক্স, তাই মাত্র 1 ফুট গভীরের ভেতরেই চলে গেল। আমি আর অভিরামবাবু একটু দূরে দাঁড়িয়ে বাড়ির পিছনের বাঁশবন থেকে সবে একটা শেয়াল দীর্ঘ ডাক দিয়েছে। ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় অলৌকিক ঘটনাটা। বারবার চোখে জল চলে আসছিল, তাই চশমাটা খুলে রেখেছিলাম। হঠাৎ কেন জানি অভিরামবাবু আমার জামার আস্তিনটা খামচে ধরলেন। চোখ মুছে তড়িঘড়ি চশমাটা লাগাতেই ব্যাপারটা বুঝতে সময় লাগলো না। ইতিমধ্যে বাক্সের ওপর বেশ কয়েকবার মাটি ফেলে দেওয়া হয়েছে। খেয়াল করলাম সেই আলগা মাটি নিজে থেকে মৃদু মৃদু তির তির করে কাঁপছে। আচমকা দেখলে মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে, কিন্তু না, গর্তের আলগা মাটির মৃদু আলোড়ন ছাড়া আর চারপাশে কোনো কিছুই কম্পিত হওয়ার কোনো লক্ষণ দেখতে পেলাম না। বাঁশঝাড়ের পাশেই একটা পরিত্যক্ত ইঁদুর ডোবা রয়েছে। তারও জল এখন স্থির, নিস্তরঙ্গ। অর্থাৎ এই কম্পনের উৎসস্থল কেবলমাত্র গর্তের এই অংশটুকুই। অভিরামবাবু বিড়বিড় করে কিছু একটা বললেন, ঠিক বুঝতে পারলাম না। মালিয়া প্রদ্যুৎ ব্যাপারটা আঁচ করেই সভয়ে পিছিয়ে এসেছেন। কম্পনের প্রাবল্য কিন্তু কমলো না, বরং বেড়েই চলেছে। আমার মনে যুগপৎ কৌতূহল ও দ্বিধা। তাও যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে তা বাকিদের হৃৎকম্পন বাড়িয়ে তোলার পক্ষে যথেষ্ট। আমার মনে যে সম্ভাবনাটা অত্যন্ত ক্ষীণ হয়েও জেগে উঠেছে, আর যদি বিন্দুমাত্র সত্যি হয়ে থাকে। আচমকাই গর্তের বেশ কিছুটা আলগা মাটি প্রবল বেগে ছিটকে ব্ল্যাক বক্সের ডালাটা সজোরে এক পাশে ছিটকে পড়ল। আর তারপরেই ভেতর থেকে এক লাফ দিয়ে যে বাইরে বেরিয়ে এলো, সে আমার অতি পরিচিত প্রাণাধিক প্রিয় সন্তান পূর্ণ পোষ্য। ওর গলায় তখনও বাঁধা লাল রিবনটা। ভূগর্ভ থেকে বেরোতে যে পরিমাণ শক্তিকে প্রয়োগ করতে হয়েছে তাতে নিঃসন্দেহেই বলতে পারি পূর্ণ জীবনের সাথে সাথে পূর্বের থেকেও হাজার গুণ বেশি পূর্ণ যৌবন শক্তি ফিরে পেয়েছে মিউটান। এখন ওকে নিশ্চিত রূপেই বাস্টার দেবীর প্রকৃত অনুচর বলা যেতে পারে। ভুলটা আসলে আমারই ছিল, ব্ল্যাক বক্সের সঠিক রহস্য উন্মোচন করতে পারিনি আগে। খুব সহজ ব্যাখ্যা দিয়ে যদি বোঝাই তাহলে বলতে হয়, মৃত জীবের প্রাণ ফিরিয়ে আনার জন্য শরীরে যে তরল রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল তাকে জাগ্রত বা অ্যাক্টিভেট করার জন্য দরকার ছিল প্রচুর পরিমাণে সূর্যালোকের ফোটন কণা, যা কিনা ওই ব্ল্যাক বক্সের মধ্যে একটি বিশেষ প্রক্রিয়া সেন্ট্রালাইজড হয়ে শরীরে প্রবেশ করে। অনেকটা তীব্র সূর্যালোকের নিচে আতস কাঁচ ধরে আলোকরশ্মি কোনো একটি নির্দিষ্ট ফোকাস পয়েন্টে একত্রিত করার মতো। এখন বুঝতে পারছি কেন বারবার বক্সের লিখিত নির্দেশে সূর্যদেবতা রায়ের প্রত্যক্ষ প্রভাবের কথা বলা হয়েছে। যে কোনো কৃত্রিম উৎসই সূর্যের শক্তির তুলনায় তুচ্ছ, নগণ্য মাত্র। ল্যাবরেটরির বন্ধ কক্ষে যা সম্ভব ছিল না, আজ সারাদিন সেটাই আমাদের সকলের অজান্তে প্রকাশ্য দিবালোকের নিচে রাখা ব্ল্যাক বক্সটি নিঃসারে করে গিয়েছে। দিনের আলো ফুরিয়ে যেতেই অটোমেটিক্যালি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গিয়েছিল। ধন্য প্রাচীন ইজিপ্সীয় প্রযুক্তি, ধন্য সূর্যদেব রা, তিনিই তো পৃথিবীর সকল জীবন শক্তির উৎস। এতক্ষণ ধরে শুনছিলেন ডক্টর শাম্য মণ্ডলের কলমে প্রফেসর শঙ্কর ও সঞ্জীবনী সুধা। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই নিয়ে আসছি পরবর্তী নিবেদন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, শুভরাত্রি।